শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারমীশ্বরম ব্যাপকম সর্বভূতানাম কারণম তম নমাম্যহম। ওম নমো নারায়ণায়। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, অপরোক্ষ অনুভূতির কি দরকার? এই তো জগতের অনুভূতি তো ভালো, অপরোক্ষ অনুভূতি কি হবে? আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি সেটা আমার সঙ্গে অপরোক্ষ আর কি, মানে যাকে আমি খুঁজে বেড়াচ্ছি সেটা আমার স্বরূপ, যার ফলে সেটা সর্বদাই অপরোক্ষ, কিন্তু তাকে আমরা দূরে বাইরে খুঁজতে থাকি, যার ফলে আর পেরে উঠতে পারি না, মনে হয় যেন কিছুই হচ্ছে না বা পাচ্ছি না। এই জন্য ভগবান শঙ্করাচার্য অপরোক্ষ রূপে যিনি বিদ্যমান আছেন, সর্বদাই বিদ্যমান আত্মা, যিনি ইন্দ্রিয় দ্বারা গম্য নয়, মন দ্বারা শুদ্ধ মনে তাকে অনুভব করা যায়, এইটুকু, মন দ্বারা তাকে বিষয়রূপে জানা যায় না, এইরকম যে তত্ত্ব তাকে আমরা অনুভব করতে পারলে তবে মানুষ নিরতিশয় আনন্দ এবং নিত্য আনন্দের মধ্যে থাকতে পারে। কারণ কি, আনন্দ আমার স্বরূপ, সে স্বরূপ আনন্দকে বুঝতে না পারে কই এব অন্যাত ক প্রাণ যদি এসো আকাশ আনন্দ না সয়াত। আমাদের তৈতরী উপনিষদে বলছে কোন মানুষ বেঁচে থাকার ইচ্ছা করত, কোন মানুষ মানে প্রাণন ক্রিয়া করত, এই প্রাণ অপান ক্রিয়া করত যদি এই আকাশ আনন্দময় না হতো, আমার হৃদয় আকাশ আনন্দে ভরা, এবং সেই হৃদয় আকাশের আনন্দই বাইরের বস্তুতে ছিটা ফোটা প্রতিফলিত হয়, আর ওটাকেই আমরা সত্যি আনন্দ বলে মনে করি। কিন্তু ওইগুলো হচ্ছে পায়ের চিহ্ন, ওগুলোকে দেখে ধীরে ধীরে বুঝতে এটা কোথেকে আসছে আনন্দটা, যতদিন বাইরের তো অনিত্য বস্তু, আমি খুঁজছি যেটা নিত্য সুখ, তার মানে নিত্য সুখ কোথাও একটা আছে যেটা আমার অনুভবে আছে না, তো আমি এটা খুঁজবো কেন? একদম অজ্ঞাত বস্তুর জন্য কারো চিন্তাই হয় না কোনো, যে বস্তুটা একদম জানি না আর যে বস্তুটাকে পুরো জেনে নিয়েছি, এই দুটো নিয়ে কখনো মানুষের কোনো বিচার ওঠে না মনে, কিন্তু ওই বস্তু নিয়ে বিচার মনে ওঠে যেটাকে মানে আধা জানি আধা জানি না। যে আনন্দ আমরা সবাই পেতে চাইছি এবং কোথাও না কোথায় নিশ্চয়ই একটা নিত্য নির্দেশ আনন্দ আছে, নয়তো মানুষ সেটা চাইবে কেন? সে বুঝতে পারছে কিন্তু সবসময় আনন্দের একটা ভাব কেন খুঁজছে, তার মানে আনন্দ নিত্য আনন্দ কোথাও একটা আছে, তার ছোট ছোট ঝলক আমরা দেখতে পাই এবং বুঝতে পারি যে সুষুপ্তির সময় যখন কিছু থাকে না তবুও তো আমি আনন্দ উঠে বলি আনন্দে আছি, তার মানে একটা আনন্দ আমার ভেতরেই কিন্তু একটা আছে, সেইটাকে যখন অনুভব করা এটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি। কিন্তু তার জন্য লম্বা প্রসেস আছে। শুরু থেকে গ্রন্থকার বলে আসছে যে নিজের বর্ণ এবং আশ্রম ভিত কর্মকে নিষ্কাম ভাবে করলে অন্তঃকরণ শুদ্ধ হয়, তখন বিবেক জাগ্রত হয়, তখন জাগতিক বস্তুর চিন্তা মন থেকে চলে গিয়ে বাস্তবিক জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, আমার স্বরূপ কি, এই চিন্তা মনে আসতে থাকে। যখন এই চিন্তা মনে আসে তখন ধীরে ধীরে সংসারের বস্তু প্রতি বৈরাগ্য, সেখান থেকে মন ওঠে এবং তখন তিতিক্ষা সমাধান, সৎ সম্পত্তি, নিজের সম্পত্তি গুলোকে তখন আমরা বুঝতে পারি, আর ধীরে ধীরে তখন সংসার থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের তীব্র ইচ্ছা হতে থাকে। এই মুমুক্ষুত্ব হচ্ছে সবচেয়ে বড় মানে কারণ, যে বেদান্ত শোনার জন্য কি করে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তখন সে তাদের বিজ্ঞার্থম সে গুরু নৈভাবে যাকে, আমার যদি কর্ম ভালো থাকে তাহলে এমন কোন ভগবান, এমন কোন নিশ্চয় সম্বন্ধ, এমন কোন লোক বা এমন কোন গুরুর সঙ্গে যোগাযোগ হয়ে যায়, তার মুখ থেকে গুরু বাক্য শুনে এবং গুরু মুখ থেকে শাস্ত্র বাক্য শুনে এবং শাস্ত্র তাকে বিচার করে মানুষ নিজের স্বরূপকে বুঝতে পারে। শরীর থেকে আমি এখানে অজ্ঞান কি, জ্ঞান কি, অজ্ঞান কেন হচ্ছে, এইগুলো একটা একটা করে বলে এসছেন। যে বস্তুটা যেরকম সেটাকে অন্যভাবে বোঝা হচ্ছে অজ্ঞান, যেটা যেরকম তাকে ঠিক ঠিক ভাবে জানা সেটাই হচ্ছে জ্ঞান, এবং এটাকে না জেনে জড় আর চেতনকে মিলিয়ে ফেলা এটা হচ্ছে অজ্ঞানের কার্য, এটা হচ্ছে অজ্ঞানকে দেখা যায় না, অজ্ঞানের কার্যকে দেখা যায়। এইভাবে শরীর থেকে আমি পৃথক এটা তো বোধ হলো, কিন্তু এই শরীরটা যে জগতের অন্তপাতি এটা সত্যকে মিথ্যা এইটা বিচার করতে করতে তিনি ভ্রান্তিতে আমাদের জগৎকে সত্য বলে মনে হয়, যেমন রজ্জুর উপরে সর্প দেখা যায় যতক্ষণ না রজ্জুর জ্ঞানে ততক্ষণ সেটা সত্য মনে হয়। এবার এই যে শরীর অধ্যাস হয়েছে, দেহ অধ্যাস হয়েছে, এই দেহ অধ্যাস থেকে আমাদের মুক্ত হতে হবে। এটার জন্য ভগবান শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে এই প্রারব্ধকে কোথায় কাজে লাগাতে হবে, এইখানে প্রারব্ধকে কোথায় ছেড়ে দিতে হবে আর প্রারব্ধকে কোথায় কাজে লাগাতে হবে, এইটুকুকে আমাদের আজকে মোটামুটি সংক্ষেপে এখানে বিচার হবে। আজকে প্রারব্ধ বলে আপাতত অজ্ঞান অবস্থায়, এটা প্রারব্ধ মানে পূর্বকৃত কর্মের কিছু একটা অংশ নিয়ে যে কর্মগুলো ফল দিতে উৎপ্রকৃষ্ট রূপে না আরব্ধ প্রারব্ধ, যেই কর্ম প্রকৃষ্ট রূপে ফল দিতে উদ্যত হয়েছে সেই কর্মগুলোকে আমরা প্রারব্ধ কর্ম বলি। তিন রকমের কর্ম আছে, প্রারব্ধ সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্ম জ্ঞানের দ্বারা জ্বলে যায় আর ক্রিয়মান কর্মের সঙ্গে আমার কোনো সম্বন্ধই হয় না, মানে জীবনমুক্ত অবস্থায়। আর প্রারব্ধ হচ্ছে ভোগের দ্বারাই ক্ষয় হয়, এটা শাস্ত্র থেকে আমরা জানতে পারি বুঝতে পারি, কিন্তু শাস্ত্র অজ্ঞানীদের জন্য হচ্ছে, অজ্ঞান দশায় মান্যতা দিয়ে এটা বলা হচ্ছে। কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে যখন সেখানে সাপই নেই তো সাপের আবার প্রারব্ধ কি, যখন জ্ঞান হলো তখন জ্ঞান হওয়ার পরে সে জ্ঞানী কি নিশ্চয় করে, যে সময় আমি ওখানে সাপ দেখছিলাম সেই সাপটা যখন আমি দেখছিলাম তখনও সে সেখানে ছিল না, তাহলে সাপ যখন সেখানে তৃণকালেই নেই তাহলে তার আবার প্রারব্ধ করতে হবে। সেটা কিন্তু কখন হবে, তখন যখন আমার জ্ঞান হবে তখন, তার আগে কিন্তু আমাকে এই যে শাস্ত্র যে মান্যতা দিয়েছে তো অন্তঃকরণ শুদ্ধ হবে না, কর্ম এবং কর্মের ফলের উপরে বিশ্বাস না রাখলে অন্তঃকরণ শুদ্ধ হবে না, নতুন নিষ্কাম ভাবে কর্ম করবো না। অজ্ঞান দশায় যেটা মান্যতা দিয়ে যে কর্ম আছে কর্মের ফল আছে, কারণ আমাদের দুঃখ ভোগ করতে সুখ দুঃখ আমরা অনুভব করছি, কেন অনুভব করছি, কি কারণে অনুভব করছি, নিশ্চয়ই কিছু না তার পেছনে কারণ আছে, কারণ ছাড়া তো কোনো কার্য হবে না। অজ্ঞান দশাতে যে আমি সুখী আমি দুঃখী এরমই তো আমি বলি, এবং আমার মনের সুখ দুঃখ কোনো বিষয়ে অনুকূল বস্তু থেকে সুখ, প্রতিকূল বস্তু থেকে দুঃখ, অনুকূল বস্তুর প্রাপ্তির ইচ্ছা প্রতিকূল বস্তুকে ছেড়ে দেওয়া, এই যে ব্যবহার গুলো আমাদের হয় এই ব্যবহার গুলো অজ্ঞানের নিমিত্তই। কিন্তু জ্ঞান হলে যখন জানতে পারা যায় যারে এগুলো সবই মিথ্যা, ওখানে কোনো পারমার্থিক শরীর নামক কোনো বস্তুই নেই, তখন প্রারব্ধের মিথ্যাত্ব, তার আগে কিন্তু শাস্ত্র যা বলেছে একটা ব্রহ্মসূত্রে দুটো অধিকরণ পর পরে এসছে, তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাদে সর্ব অনাপেক্ষা অধিকরণ, জ্ঞানের পরে আর কিচ্ছু দরকার নেই, ঠিক তার পরেই লেগে সর্বাপেক্ষা অধিকরণ অশ্ববাদ, এরকম সব কিছুর দরকার আছে যতক্ষণ পর্যন্ত না আমি জ্ঞানের নিষ্ঠা আসছে বা জ্ঞানের মধ্যে প্রবেশ করতে পারি, ততক্ষণ পর্যন্ত তো অন্তঃকরণ শুদ্ধ হবে না। আর যদি জন্মান্তরীয় কর্ম থেকে অন্তঃকরণ শুদ্ধ হয়, ছোটবেলা থেকে বেদান্তের ইচ্ছা তা আমরা বুঝতে হবে, পূর্বজন্মের সুকৃতি আছে, পূর্বজন্মে কিছু করে রেখেছে তাই এখন এই স্থিতিতে আছে আর কি। এখানে কালকে আমরা এটা পড়েছিলাম এই শ্লোকটা, যে এই দেহ অভ্যাসকে ভগবান ভাষ্যকার বিবেক চূড়ামণিতে বলেছেন যে প্রারব্ধম পুষ্যতি বপুর ইতি নিশ্চিত্ত নিশ্চল ধৈর্যম অবলম্ব যত্নেন শ্রদ্ধা স্বপ্নয়নম কুরু। প্রারব্ধম পুষ্যতি বপু, এই যে আমাদের কেন শরীরের কি করে চলবে, খাবো কি, কোথায় থাকবো, এই একটা চিন্তা আমাদের সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, আগে কি হবে কে দেখবে, এই চিন্তাগুলোই আমাদের মুখ্য রূপে শরীর ভাবে জবরদস্তি টেনে আনে আমাদেরকে দাদা। তা এইখানে বলতে হয় যে ভগবানের উপর ভরসা করো, ভগবানের উপর ভরসা করো, অথবা তোমারই পূর্বকৃত কর্ম, মনে করো এই যে এতগুলো বছর কেটে গেছে জীবনের 50-60 বছর প্রত্যেকেরই মোটামুটি কেটেছে, তাহলে এই এতদিনের মধ্যে যখন ভগবান তোমাকে না খাইয়ে রাখেনি, ভগবান তোমার না কিছু না কিছু ব্যবস্থা করেছেন, ঠিক আছে, তো তাহলে বাকি জীবনটাও তিনিই দেখবেন। এই প্রারব্ধ মানে আমারই পূর্বকৃত কর্ম যেটা এখন ফল দিয়েছে, কিন্তু ঈশ্বর যেটাকে আমাকে শরীরের সঙ্গে জুড়ে দিয়েছেন আর কি, তাহলে এই ব্যাপ্তিটাকে দেখে বুঝতে হবে যে তাহলে ভবিষ্যৎ, এবং যদি বর্তমান কর্ম ঠিক থাকতে হবে, বর্তমানে অন্যায় বা অশাস্ত্রীয় কর্ম করব তাহলে আমার ভাগ্য ভালো থাকবে, এটা তো কখনোই হবে না। আমরা প্রত্যেক মানুষের এই অধিক মানে অনুভব আছে জীবনে, যদি ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, আর যদি আমি অন্যায় বা অপরাধ কিছু করি তাহলে তার জন্য তার ফল আমাকে ভুগতে হবে, এখন নয় তো পরে, কখনো কখনো এখনই ভুগতে হয়, কখনো কখনো পরে ভুগতে হয়, এই ভাবটা মনের মধ্যে রেখে কিন্তু কর্ম এবং কর্মফল একদম নিশ্চিত মনে রাখতে হবে। যে শরীরের কর্মনা নির্মিত দেহ প্রারব্ধম তস্য কল্পতা, এটা বিবেক চূড়ামণি, যে কর্মনা কর্মের থেকে শরীর উৎপন্ন হয়েছে তাই প্রারব্ধ শরীরের হচ্ছে, কর্মনা নির্মিত দেহ প্রারব্ধ তস্য কল্পতাম না অনাদের আত্মনা যুক্ত নৈব আত্মা কর্ম নির্মিত। এই অনাদি আত্মা অনাদি অনন্ত আত্মার মধ্যে কোনো প্রারব্ধ নেই, কারণ কি আত্মা কর্মের দ্বারা নির্মিত নয়। এই যে এতক্ষণ ধরে আগে যে বলে আসলো আত্মা শরীর আর আত্মার দুটো ভিন্নতাকে বোঝা, এইবার দুটোর বিলক্ষণতাকে আরো পাকা করতে হবে আর কি। যে কর্মের জন্য শরীর পাওয়া গেছে, তাই প্রারব্ধ বা যা কিছু ভোগ দুর্ভোগ সব শরীরের, কিন্তু আত্মা অনাদি অনন্ত, আত্মার কোনো আত্মার সাথে কর্মের কোনো সম্বন্ধ নেই, তাই আত্মার প্রারব্ধের ভোগ নেই, কিন্তু প্রারব্ধ নেই, কিন্তু আমরা শরীরের সঙ্গে মিলিয়ে ফেলে আমি ভুগছি বা আমার প্রারব্ধ খারাপ, আমি এই করলে এই হবে, এই বিয়ে ভাবনা বলি, এই প্রারব্ধটা কোথায় আছে সেটা দেখতে চোখের জন্য। আর যদি প্রারব্ধকে উপযোগ করতে হয় বা প্রারব্ধের মান্যতা দিতে হয়, তাহলে অজ্ঞান দশায় নিজের কর্তৃত্ব এটা আমি না করলে কি করবে, এই জায়গাটাকে ছেড়ে দিয়ে প্রারব্ধম পুষ্যতি বপু, তোমার শরীরকে তোমার প্রারব্ধই রক্ষা করবে। ইতি নিশ্চিত নিশ্চল, এইভাবে নিশ্চয় করে নিশ্চল হয়ে যাও, দিয়ে ধৈর্যম অবলম্ব, ধৈর্যকে অবলম্বন করে স্ব অধ্যায় স্ব অধ্যাস যত্নেন অপনয়নম করো, প্রয়াস দ্বারা এই যে শরীর আর আত্মাকে মিলিয়ে রেখেছো এইটাকে বারবার বিচার করে আলাদা করো। আর অন্য কিছুর জন্য প্রশ্ন করার দরকার নেই, ভগবান নিজের মুখে বলছেন যোগক্ষেমম ভাবম কি তত করে যত আত্মবান, ও তো আমার দায়িত্ব, তুমি আত্মনিষ্ঠ হও, কিন্তু আমাদের অতটা বিশ্বাস আছে না। তাই যদি অজ্ঞান দশায় প্রারব্ধকে মান্যতা দিতে হয়, ঠিক আছে আমার প্রারব্ধ আছে, তাকে প্রারব্ধকে এইভাবে মান্যতা দাও কি যতক্ষণ শরীর আছে তাকে চালাবার দায়িত্ব আমার পুরোপ্রকৃত কর্ম যে ভগবান দিয়ে রেখেছেন তার উপর নির্ভর করবে, তাকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু এই প্রারব্ধ থেকে বেরিয়ে আসার উপায় আছে, বেরিয়ে মানে প্রারব্ধের মধ্যে প্রারব্ধের এইটুকু উপযোগিতা, আর প্রারব্ধের ভোগের মধ্যে যদি ঘুরতে থাকবো বা তার প্রারব্ধ যদি সত্য হবে তাহলে কোনোদিন সেটাকে আমি ভাঙতেই পারবো না, সেরকমও নয়। সেই জন্য প্রারব্ধের উপযোগিতাটাকে এইটুকু জায়গায় দেখতে হবে যে ভগবান শরীরের জন্য যারা প্রারব্ধ দিন তাতে আমার শরীর নির্বাহ হয়ে যাবে, বাকি শরীর নির্বাহের জন্য যতটা সময় আমি অতিরিক্ত এদিকে দিচ্ছি সেটাকে ভগবানের চিন্তায় লাগাই, তাহলে ভগবান প্রারব্ধ আরো ভালো করে দেবে, তাহলে ভগবান ভালো জুটিয়েই দেবে কিছু না কিছু। এইভাবে ভগবান শঙ্করাচার্য বিবেক চলাম প্রারব্ধম পুষ্যতি বপু নিশ্চিত নিশ্চল ভূত্বা, মানে কোনো আর অন্য কোনো প্রয়াস না করে ধৈর্য চাই ওখানে, কারণ ছড়াছড়ি যাবে না, অনেক জন্মের সংস্কার প্রারব্ধ মান্যতা দিয়ে চলে এসছে, কর্ম শরীর এই অনেক জন্ম থেকে চলে আসছে আর কি। সেই জন্য এখন যখন ভগবান সদ্বুদ্ধি দিয়েছে বা বেদান্ত শুনতে পারছি তখন এই শরীর আর কর্ম দুটোই কল্পনা, কিন্তু যতক্ষণ এই কল্পনার থেকে বেরিয়ে আসতে না পারছি ততক্ষণ তার গন্ডির মধ্যেই আমাদের ঘুরে বেড়াতে হয়। এই জন্য যত্ন সহকারে ধৈর্য অবলম্বন পূর্বক এই যে অভ্যাস করে রেখেছি শরীর থেকে কর্ম, কর্ম থেকে শরীর, এই অভ্যাসটাকে দূর করো। আত্মার মধ্যে কর্ম এবং শরীর দুটোই কল্পিত, আত্মার সঙ্গে কোনো কর্মের সম্বন্ধ আছে না আত্মার কোনো প্রারব্ধ আছে। এই জন্য ভগবান শঙ্করাচার্য বলছেন কর্ম না নির্মিত দেহ, কর্মের থেকে শরীর উৎপন্ন হয়েছে, প্রারব্ধ তস্য কল্পতম, যদি প্রারব্ধ কল্পনা করতে হয় তো শরীরের জন্য কল্পনা করো। না অনাদির আত্মনো যুক্ত, অনাদি অনন্ত আত্মার কোনো প্রারব্ধ নেই, নৈব আত্মা, কারণ কি আত্মা কর্মের দ্বারা নির্মিত নয়, আত্মা কর্মের দ্বারা তো ওই বস্তু নির্মিত হয় যার মধ্যে উৎপাদ্য সংস্কার যে বিকাশ আপ্য এইগুলো হয় সেগুলো কর্মের থেকে উৎপন্ন হয়। কোনো জিনিসকে উৎপন্ন করা, কোনো জিনিসকে বিকার করা, কোনো জিনিসকে সংস্কার করা, কোনো জিনিসকে প্রাপ্ত করা, এইখানে কর্মের প্রয়োজনীয়তা আছে, কিন্তু আত্মা তো কর্মের দ্বারা উৎপন্ন হয় না। যেটা আমার কোন মানে আমার কাছে যে জিনিসটা নেই সেটাকে আমি প্রাপ্ত করতে পারবো, আত্মা সর্বদাই আমার সাথেই আছে, আমি এত স্বরূপ আত্মা উৎপন্ন, কারণ আত্মার জন্ম মৃত্যুই নেই, সেজন্য উৎপন্ন হয় না, নাশ হয় না, অজো নিত্য শাশ্বত প্রশাস্ত্র এই কথা বলছে। আত্মাকে বিকার, যেমন আমরা বাজার থেকে কোনো জিনিস এনে সেটাকে রান্না করি খাড়ি পিষি বিকার করা আত্মার বিকারও নেই, কারণ কি আত্মাকে কোনো দ্রব্য রূপে ব্যবহারই করা যায় না, অবিকারই হয় মোচ্ছাতে। আচ্ছা যেমন কাপড় যেমন নোংরা হয়ে গেলে তাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংস্কার করি, তা আত্মা সর্বদা অসঙ্গ, আত্মা কখনো নোংরাই হয় না, সর্বদাই পরিষ্কার, এই জন্য আত্মাকে সংস্কারও করা যায় না, আত্মার সংস্কার হয় না। এইভাবে যে কাজ ক্রিয়া দিয়ে যেটা হয় উৎপাদ্য সংস্কার যে বিকার যে আত্ম, আমি এখানে এখন আছি আমি ওখানে নেই, তা আমি চলে কিছুটা কাম করে কাজ করে সেইখানে পৌঁছে এই বস্তুটাকে প্রাপ্ত করতে পারি, কিন্তু আত্মা পূর্ণ ব্যাপক সব জায়গাতেই আছে, তাই আত্মার সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ নেই না প্রয়োজনীয়তাও নেই, কারণ আত্মা অনাদি অনন্ত। এইভাবে প্রারব্ধের উপযোগিতা এইটুকু জায়গাতে আমাদের রাখতে হবে, যে নেই বলবো না অজ্ঞান দশাতে, যে যখন সাধন অবস্থাতে আমার যোগক্ষেম কি করে চলবে সেটার জন্য প্রারব্ধের উপর নির্ভর করুন, কি প্রারব্ধ নেই, আমি ভগবান কি করে প্রাপ্ত করবো? আরে তুমি চেষ্টা করে দেখো, তোমার প্রারব্ধ বদলে যাবে, ভগবান বদলে দেবে। এই জন্য এখানে কালকে আমরা এই পর্যন্ত পড়ে নিয়েছিলাম যে আত্মানম সততম জানম কালম নয় মহাদূতে, হে মহাপ্রকাশশীল মহাবীর্যবান, তুমি আত্মা সম্বন্ধে চিন্তা করতে করতে তোমার জীবনকে ব্যতীত করো। প্রারব্ধম অখিলম ভুঞ্জন ন উদ্বেগম, যা কিছু প্রারব্ধের আছে যদি তুমি দেখতেও পাচ্ছ সেটা শরীরে হচ্ছে, তার জন্য উদ্বিগ্ন হয়েও না, তার জন্য উদ্বিগ্ন উদ্বেগম কর্তুম না হারাসি, তার জন্য তোমার উদ্বিগ্ন কি করে হবে বা ওটা কি করবে, যা আছে প্রারব্ধ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যা ভগবান লিখে দিয়েছেন তা তো আমি বদলাতেও পারবো না, সেই জন্য যে ভোগ অবস্থাতে ঠিক আছে, যা আছে যা আসবে যখন যেরকম ভাবে আসবে সেটাকে খুশি মনে গ্রহণ করে নেওয়া, কিন্তু সাধনের ব্যাপারে সেই জায়গাটা নয়, ব্যবহারে সাধনের ব্যাপারে হচ্ছে আমাকে ধীরে ধীরে ধীরে ধীরে, এখানে আমাকে প্রারব্ধ লেখা নেই তা আমি করতে পারি না, আমার শরীর খারাপ মন লাগে না প্রারব্ধ নাই, এইখানে প্রারব্ধ করলে আর জীবনে কোনোদিন এগোনো যাবে না, এই জায়গাটাতে পুরুষকার দরকার, এই জায়গাটাতে নিজের চেষ্টা দরকার, তবে গিয়ে মানুষ পেরিয়ে আসতে পারে। এই জন্য কালকে যে বিবেক চূড়ামণি যে শ্লোকটা কালকে বলেছিলাম, প্রারব্ধ বলবত্তরম খলু বিদাম ভোগেন দর্শক্ষয়, দু জায়গাতে আমরা ভগবদ গীতাতেও পড়েছি জ্ঞানাগ্নি সর্বকর্মাণাম ভস্মস্বাত করিতে তথা, আর ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়ে ছিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে, এই দুই জায়গাতেই কর্মের ক্ষয় হয়ে যায় ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শঙ্করাচার্য প্রারব্ধ কর্মকে, মানে জ্ঞানীর শরীর যতদিন থাকে ততদিন তার প্রারব্ধ তার শরীরকে নির্বাহ করে, কিন্তু তার নিজস্ব নিশ্চয় থাকে প্রারব্ধের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। সম্যক জ্ঞান হুতাশনেন বিলয় প্রাক সঞ্চিত আগামী নাম, সম্যক জ্ঞান আগুন জ্ঞানাগ্নি দ্বারা যে প্রাক সঞ্চিত কর্ম, প্রাক কর্ম সঞ্চিত কর্ম মানে জ্ঞানের আগে যে কাজগুলো করেছে এই শরীরে এই, আর যে সঞ্চিত কর্মগুলো ব্যাংকে ডিপোজিট আছে ফিক্সড ডিপোজিট হিসাবে সেইটা, আর তারপরে যেগুলো শরীর ধার জ্ঞানের পরে যে কাজগুলো করছে এই তিনটির সঙ্গে জ্ঞান অগ্নির দ্বারা সেগুলো জ্বলে যায় কিন্তু প্রারব্ধজনক। কিন্তু এইবার সত্যি কথাটা বলছেন ভগবান জানো, ব্রহ্মাত্ম ঐক্য অবেক্ষ তন্মনতায়া, নিজেকে ওই ব্যাপক অসঙ্গতা পূর্ণতার সাথে এক করে অনুভব করে মন যখন তার মধ্যে লেগে থাকে তখন কি হয় যে সর্বদা যারা এইভাবে সবসময় থাকতে পারে তাদের তেষাম তা তৃতীয় নাই কচুদপি, তাদের এই তিনটেই না, তার প্রারব্ধ আছে না, তার সঞ্চিত কর্ম না ক্রিয়মান কর্ম, তার দৃষ্টিতে আর কিছুই নেই, তার দৃষ্টিতে আর কিছুই নেই, তেষাম তা তৃতীয় নাই কচুদপি, কেন বিরত ব্রহ্মই বেতে নির্ভয়ম ব্রহ্মই বেতে নির্গুণম, তার কারণ কি তিনি এখন গুণরহিত ভয়রহিত ওই ব্যাপকতার ভাবস্থিত তাকে বলে, তখন আর তাকে কোনো কর্মে না সঞ্চিত না প্রারব্ধ না ক্রিয়মান কোনো কর্মের সঙ্গে তার সম্বন্ধ, এইটাকে স্পষ্ট করে বোঝাবার জন্য দেখুন আগে যেখানে ভার্স নাম্বার 90 আজকে শুরু করছি, উৎপন্নে অপি আত্মবিজ্ঞানে প্রারব্ধম নৈব মুঞ্চতি ইতি যত শ্রুয়তে শাস্ত্রে তন্নিরাক্রিয়তে ধুনা, উৎপন্নেপ্যাত্ম বিজ্ঞানে প্রারব্ধম নৈব মুঞ্চতি ইতি যত শ্রুয়তে শাস্ত্রে তন্নিরাক্রিয়তে ধুনা, উৎপন্নেপ্যাত্ম বিজ্ঞানে প্রারব্ধম নৈব মুঞ্চতি ইতি যত শ্রুয়তে শাস্ত্রে তন্নিরাক্রিয়তে ধুনা, শাস্ত্রে শোনা গেছে প্রারব্ধ থাকে প্রারব্ধ আছে ভাই প্রারব্ধের জন্য জ্ঞানী শরীর টিকে থাকে, তা এই যে শাস্ত্রের মান্যতা দিয়েছে সেটা সব এখন তাকে নিরাকরণ করা হচ্ছে, এখন তাকে নিরাকরণ করা হচ্ছে মানে যে তার উপযোগিতা কতটুকু সেটা বোঝানো হচ্ছে, একদম প্রারব্ধ নেই বললে জীবনের শুরুতে বা কর্মফলের প্রতি বিশ্বাসী থাকবে না, তাহলে মানুষ আর অন্তঃকরণ শুদ্ধির জায়গায়ও থাকবে না, সেই জন্য কর্ম এবং কর্মের মাধ্যমে মানে বর্ণ এবং আশ্রম বিহিত কর্মকে মান্যতা দিয়ে নিষ্কাম ভাবে করে তখন যখন অন্তঃকরণ শুদ্ধ হয় তখন ধীরে ধীরে চেতনা করে যে প্রারব্ধ কি জীব কি জগৎ কি, তখন তার আগে পর্যন্ত ওটার মান্যতা দিতে হয়। এই জন্য বলছি আত্মবিজ্ঞানে উৎপন্নে আপি, উৎপন্নে আত্মবিজ্ঞানে আত্মজ্ঞান উৎপন্ন হওয়ার পরেও প্রারব্ধ না বঞ্চতি, প্রারব্ধ ক্ষয় হয় না, প্রারব্ধ শেষ হয় না, ইতি মানে এইভাবে যত মানে যার কথা শাস্ত্রে শুরিয়াতে শাস্ত্রের থেকে শোনা যায় তত মানে তাহাকে অধুনা এখন নিরাক্রিয়াতে তাকে এখন নিরাকরণ করা হচ্ছে, মানে এই প্রারব্ধ যেমন আমাদের সামান্য যদি বেদান্তের দৃষ্টিতে আমি প্রথমেই বললাম যে বেদান্তিক দৃষ্টিতে সৃষ্টি হয়নি, আর যে সৃষ্টি যদি হয়েছে তো সেটা বিবর্তবাদ, মানে আত্মাত্মিক অন্যথা, বা নিজের মধ্যে কোনো পরিবর্তন না করে যে ও ভিন্ন ভিন্ন রূপে নাম রূপে দেখা যায়। যেমন রজ্জুর উপরে সর্প, ভূষিক্ত, জলধারা, মালা, দণ্ড, যা কিছু আমরা দেখি। এখন বলছে যে যেই বস্তুটা ওখানে পারমার্থিক নেই, তার কর্মই বাকি আর প্রারব্ধই বাকি। সর্প তো ওখানে নেই, তাহলে সর্পের সর্প কোথার থেকে পূর্বকৃত কর্ম করতে গেছবে, সর্পকে উৎপত্তি করবে আর কর্মকে নাশ করবে এবং সর্প ভোগ করবেই বাকি। দৃষ্টান্ত দৃষ্টান্তের এইটুকু জায়গা বুঝতে হবে, এইটা জ্ঞানের পরিস্থিতি। জ্ঞানের আগে অজ্ঞান অবস্থাতে আমি নিজের শরীরকে দেখতে পাচ্ছি এবং আমার অজ্ঞান আছে, আমি অনুভব করতে পাচ্ছি এবং আমি সুখ দুঃখকে অনুভব করছি। তা বেদান্ত কখনো নিজের অনুভবকে অপলাভ করে না, তুমি যেটা বুঝতে পারছো সেটাকে মান্যতা দিয়ে। তারপরে বলছে তোমার এই যে মান্যতা, মানে তোমার এই যে ভ্রান্তি, এই ভ্রান্তটা ভ্রান্তির জন্য হচ্ছে, তুমি এটাকে এইরকম ভাবে দেখতে চোখ, তখন দেখবে তোমার এগুলোর সঙ্গে সম্বন্ধ নেই, তখন তোমার এগুলোর সাথে সম্বন্ধে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মস্বরূপের জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শরীর, শরীরের কর্ম, তার আদি ব্যাধি যা কিছু আছে সেখানে মন যাবে, কিন্তু ধীরে ধীরে বিচার করে করে করে করে আত্মাকে আলাদা করতে হবে শরীর থেকে। এই জন্য এখানে বলছেন যে উৎপন্নে আপনি আত্মবিজ্ঞানে, যে আত্মজ্ঞান উৎপন্ন হবে, কারণ শাস্ত্র বলেছে যে আছে থাকে, চিরম যাবত না বিমোক্ষ অথ সম্পদ, সে ছান্দোগ্য উপনিষদে আছে, ওই জ্ঞানী পুরুষের ততদিন পর্যন্ত শরীরের সাথে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত না ওই প্রারব্ধের কর্ম, তারপরে সে বিধেয় কৈবল্যকে প্রাপ্ত করে, শাস্ত্র বাক্য আছে। কিন্তু শরীরের সঙ্গে থাকা মানে আর শরীরে তাদাত্ম্য করা, এই দুটোর মধ্যে ভিন্নতা আছে। মানে আমি চেয়ারের উপরে বসে আছি, নো প্রবলেম, কিন্তু চেয়ারটা আমি নিয়ে আমার নিশ্চয় জ্ঞান আছে, কিন্তু অজ্ঞান দশায় সেটা থাকে না, অজ্ঞান দশায় সেটা থাকে না, তখন মনে হয় চেয়ারটাই আমি, ওটা আমার। নবমহর্ষি তো বলে যে ওনার কথাতে এরকম আছে আর কি, যে দশরথের তিনজন পত্নী ছিল, তা তিন দশরথ মারা গেল, তো দুইজন বিধবা হলো আর একজন সধবা থাকলো, এরকম তো হয় না, তিনজনেই বিধবা হয়ে গেছে, মানে তিনটে কর্মই চলে গেছে, এটা জ্ঞানের দৃষ্টিতে। অজ্ঞান দশটাতে তখন যতক্ষণ পর্যন্ত না জ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রারব্ধের মান্যতা শাস্ত্র দিয়েছে। এবার এখানে কিভাবে নিরাকরণ করবে দেখুন, যে কারণ কি, শরীর থাকা সত্ত্বেও শরীরে আত্মবোধ না থাকলে ঠিক আছে, আসছে শরীরের প্রারব্ধ বা পূর্বকৃত কর্ম নিমিত্ত, যা শরীরের ভোগ, সুভোগ, দুর্ভোগ যা কিছু হোক সেটাকে দেখতে থাকা আর কি, তার সঙ্গে তাদাত্ম্য না করা। এবং এরকম হওয়া সম্ভব, এরকম মহাপুরুষ সংসারে দেখা যায় যে ঠিক আছে শরীরের কোনো ব্যথা যন্ত্রণা আছে, শরীরের মতন আছে, সে তার নিজের মতন পড়ে আছে, আবার শরীর নিয়ে ব্যবহারও করছে। ঠাকুরের জীবনেও দেখা গেছে, এসব নবম মহর্ষির জীবনেও দেখা গেছে, রিসেন্টলি মহেশানন্দ যে ছিলেন মোহন টবতে, শরীর পুরো হয়ে গেছে ওনার, হতে পারে মানে শরীর, কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য, শরীর তো আপনার আধিপাতি পূর্বকৃত কর্ম বা মানুষকে উদ্ধার করার জন্য, তারা জীব উদ্ধারের জন্য আসেন, এই জন্য তাদের শরীরে আধিপাতি দেখা যায়, কিন্তু সেই শরীরের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ থাকে না। কারণ তিনি আত্মক্রীড আত্মরথী, আত্মার মধ্যেই রমণ করেন, আত্মার মধ্যেই তার খেলা, নিজের মধ্যে নিজের স্বরূপে থাকেন আর কি, যার ফলে শরীরের সঙ্গে তখন তাদাত্ম্য থাকে না। এই অভিপ্রায়কে বোঝাবার জন্য এখন দেখুন আগের কিছু শ্লোকের শ্লোকের দ্বারা এটা দেখাবে। এখন আমাদের আগে বলছেন তত্ত্বজ্ঞান উদয়াত ঊর্ধ্বম প্রারব্ধম নৈব বিদ্যতে দেহাদীনাম অসত্ত্বাত্তু যথা স্বপ্ন বিবোধতঃ। তত্ত্বজ্ঞান উদয়াত ঊর্ধ্বম প্রারব্ধম নৈব বিদ্যতে দেহাদীনাম অসত্ত্বাত্তু যথা স্বপ্ন বিবোধতঃ। তত্ত্বজ্ঞান উদয়াত ঊর্ধ্বম প্রারব্ধম নৈব বিদ্যতে দেহাদীনাম অসত্ত্বাত্তু যথা স্বপ্ন বিবোধতঃ। দেখুন তত্ত্বজ্ঞান উদয়াত ঊর্ধ্বম, তত্ত্ব জ্ঞান উদয় হবার পরে, তারপরে দেহাদি নাম, দেহ, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব পর্যন্ত, এখন কি নিশ্চয় হয় যে তিনও কালকে সাপ ওখানে নেই, তিনও কালেই সাপ ওখানে নেই। তাহলে যখন সাপ ওখানে কোনো কালেই নেই, তখন সাপের জন্ম, সাপের মৃত্যু, সাপের প্রারব্ধ কোত্থেকে আসবে, এটা কখন? জ্ঞান উদয়ের পরে। সেই জন্য বলছেন দেহ প্রভৃতি অসত্ত্বাৎ, সেগুলো না থাকার জন্য, কোনো কালই ছিল না, অস্তিত্ব রহিত হওয়ার জন্য কল্পিত বস্তু। প্রারব্ধ ন বিদ্যাদেব, প্রারব্ধ মানে এটা মাণ্ডুক্য কারিক, মানে সৃষ্টি যখন হয়নি তখন কার প্রারব্ধ, কার জন্ম, সৃষ্টি তো কল্পনা মাত্র। যদি কোনো কোনো বস্তুতে আপনি উপনিষদে দেখেন বৃহদারণ্যকে সৃষ্টির কল্পনা করছে কি হিরণ্য গর্ভে একলা বসে বসে তিনি নিজেকেই প্রথমে একলা অনেকটা বড় করে ফেললেন, যাতে কিনা স্ত্রী পুরুষ একসঙ্গে মিললে যেমন হয়, তারপর আবার নিজেকে দুটুকুরো করে ফেললেন, অথচ নিজের স্বরূপের মধ্যে কোনো পরিবর্তন না এনে, নিজের মানে কি মন সংকল্প থেকে তিনি তৈরি করেন, ঈশ্বর নিজের সংকল্প তৈরি করেন, নিজেই সেই সংকল্পের মধ্যে লীলা করতে থাকেন, আবার যখন সময় হয় তখন সেটাকে নিজে গুটিয়ে নেন। আসতে পেয়ে সৃষ্টির পারমার্থিকতাই নেই, যখন সৃষ্টির পারমার্থিকতা নেই তখন সেখানে আবার জন্ম মৃত্যু তার প্রারব্ধ এগুলো কোথেকে আসবে? কিন্তু এটা তত্ত্ব জ্ঞান উদয়াদ উর্ধম, তত্ত্ব জ্ঞান হবার পরে, তার আগে নয়। কারণ কি বাস্তবিক হচ্ছে মায়া ক্লিপ্ত বন্ধ মোক্ষ নষ্ট স্বাত্মানি বস্তুত, এই বন্ধ আর ইয়ে বোঝা, এটা বোধহয় আমাদের ইয়েতে এসছে অষ্টবাক্র গীতাতে, এ মায়া যা কিছু দেখতে পাচ্ছি বন্ধ মোক্ষ এ তো মায়ার দ্বারা কল্পনা। যথারজ্জু নিষ্ক্রিয়ায়াম সর্পাভাস বিনির্গম, যেমন কিনা রজ্জুকে যখন ঠিক করে তখন যে সর্পাভাস হচ্ছিল, আগে রজ্জু জানতাম না, সেই জন্য যখন সর্প দেখছি, সর্পের জন্ম হয়েছে, এসেছে, সর্পকে মারতে হবে তার প্রয়াসে হচ্ছে, তারপরে যখন কাছে গিয়ে জানলাম তখন দেখলাম ওখানে সর্প উনি। সেরকমই অজ্ঞানের জন্য আমি বন্ধনের মধ্যে আছি, আমাকে বন্ধন থেকে মুক্ত হতে হবে, তার জন্য চেষ্টা করবো, কিন্তু যে মুহূর্তে ধীরে ধীরে আত্মনিষ্ঠা আসবে তখন দেখা যাবে না বন্ধও নেই মুক্তিও নেই, বন্ধন মুক্তি দুটোই মায়ার দ্বারা কল্পিত। যখন বন্ধ মুক্তি তখন প্রারব্ধ কার, তখন তো প্রারব্ধই নেই, মানে বন্ধন জন্ম মৃত্যু নেই, তাই প্রারব্ধও নেই। এই জন্য এখানে বলছেন এটাকে খেয়াল রাখতে হবে, তত্ত্ব জ্ঞান উদয়াত ঊর্ধ্বম, তত্ত্ব জ্ঞান উৎপন্ন হবার পরে প্রারব্ধ নইবে বিদ্যা, তার আগে কিন্তু প্রারব্ধ থাকবে, মানতে মান্যতা দিতে হবে। দেহাদীনাম অসৎপাত্র, কিউকি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো কোনো পারমার্থিক বস্তু না, সবই কল্পনা, ঈশ্বর সব কল্পনা করেছেন। যথা স্বপ্ন, যেমন কিনা আমরা স্বপ্ন দেখি, স্বপ্নতে সব কিছু দেখি, সব স্বপ্নকালে সব সত্য লাগে, এবং স্বপ্নের ব্যবহার করি তাতে একদম সুখী দুঃখী সমান রকমই হতে থাকি, কিন্তু জাগলে আর কোনো স্বপ্নের বস্তু মনে আসে না, না সেখানে সত্যত্ব বুদ্ধি হয়, বরং তো নিশ্চয় থাকে যে আমি যখন স্বপ্ন দেখছিলাম ওটা মিথ্যাই ছিল, ওটা মিথ্যাই ছিল। ঠিক সেই রকম অনাদি মায়া সুপ্ত যদা জীব প্রবুদ্ধাতে অজম অনিদ্রম অস্বপ্নম অদ্বৈতম বুদ্ধাতে দাদা, এই অনাদি মায়া নিদ্রাতে শুয়ে আছে যে জীব, যখন এই মায়া নিদ্রার থেকে জেগে যায় তখন সে নিজেকে জন্মরহিত। অনাদি মায়া সুপ্ত যদা জীব প্রবুদ্ধতে, এই অনাদি মায়া নিদ্রাতে শুয়ে আছে জীব, যখন সে জাগে তখন কি হয়, অজম অনিদ্রম অস্বপ্নম অদ্বৈতম বুদ্ধাতে দাদা, মানে জন্মরহিত, আর যেখানে কোনো ভেদ নেই অজ্ঞান এবং অজ্ঞানের কার্য নেই, এইরকম যে আমার পারমার্থিক স্বরূপ তার সঙ্গে সেই তত্ত্বে যখন তার বোধ হয়, যখন মায়া নিদ্রা থেকে অজম অনিদ্রম অদ্বৈতম বুদ্ধার ভেদ রহিত স্মৃতিকে তিনি অনুভব করতে পারেন, মাণ্ডুক্য কারিকারটা। এখন আগে আরো বলছেন কর্ম জন্মান্তরীয়ম যত প্রারব্ধম ইতি কীর্তিতম তত্তু জন্মান্তর ভাবাত পুংসো নৈব অস্তি কর্হিচিত, কর্ম জন্মান্তরীয়ম যত প্রারব্ধম ইতি কীর্তিতম তত্তু জন্মান্তরাভাবাত পুংসো নৈব অস্তি কর্হিচিত, কর্ম জন্মান্তরীয়ম যত প্রারব্ধম ইতি কীর্তিতম তত্তু জন্মান্তরাভাবাত পুংস নৈব অস্তি কর্হিচিত, কর্হিচিত মানে কোনো সময়তেই নেই। বলছে প্রারব্ধটা কি জন্মান্তরীয় কর্ম, তৃণকালে যার জন্মই নেই তার আবার কর্ম করতে হবে, তৃণকালে যখন আমি যেখানে যেই সময় জ্ঞান হয় তখন কি হয়, যে যে সময় আমি দেখছিলাম আমার দেখার আগেও সর্প ওখানে ছিল না, যখন আমি দেখছি তখনও সর্প ওখানে নেই, আর জ্ঞান হওয়ার পরে তো সর্প ওখানে নেই নেই। তা তিন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন অবস্থাতেই যখন শরীর সর্পের মতো নেই তখন তার প্রারব্ধ করতে কি আসবে, তখন তার প্রারব্ধ করতে কি আসবে কর্ম। কারণ কি প্রারব্ধ কাকে বলে, জন্মান্তরীয় ক্রিয় কর্মের মধ্যে থেকে কিছু কর্ম নিয়ে যেটা এখন ফল দেওয়ার জন্য উদ্ভূত হয়েছে তাকে প্রারব্ধ বলা হচ্ছে, এটা এইভাবে বলা হয়েছে। তখন যখন আমার এটা জ্ঞানের পরে ওই জন্য যখন জ্ঞান হয়ে যাবে, তখন যখন নিশ্চয় হয়ে যাবে, আরে সৃষ্টি হওয়া তো সম্ভবই নয়, আত্মা শুদ্ধ অসঙ্গ ব্যাপক পূর্ণ সর্বদা একই রূপে বিদ্যমান, তখন না শরীর আছে, না তার প্রারব্ধ আছে, না তার ভোগ আছে। এর জন্য কর্ম জন্মান্তরীয়ম, যা যা কর্ম জন্মান্তরীয় কর্ম, সেখান থেকে প্রারব্ধ কিছু, তার থেকে কিছু অংশকে প্রারব্ধ বলায়। তো ওর মধ্যে থেকে যেই কর্মগুলো প্রকৃষ্ট রূপে না আরব্ধ ইতি প্রারব্ধ, যেই কর্ম ফল দেওয়ার জন্য ফল দেওয়া শুরু করে দিয়েছে, কাজগুলো শুরু করে সেইটাকে। যেমন যদি একবার তীর থেকে একটা বাণ ছুড়ে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তার বেগ থাকবে, সেটা যাবে, তার আগে সেটাকে রোখা যাবে না, এইরকম যে প্রারব্ধকে বলা হয়। এতে কীর্তিত মানে সেই প্রারব্ধ। কিন্তু পুংস পুরুষের জন্মান্তর অভাব, তার তো আর জন্মান্তর, সে তো কোনো জন্মই মৃত্যু হয়নি আমার, চিরকালে আত্মা, তো তখন কি জ্ঞান হয়ে গেছে, আমি অসংখ্য ব্যাপক আত্মা, আত্মার তো না জন্ম আছে না মৃত্যু আছে, আর শরীর তো কল্পিত বস্তু। তখন নিজে যখন নিশ্চয় করে যখন জন্ম মৃত্যু নেই, এই জ্ঞানাগ্নি সর্বকর্মানাম বসমস্যাত কুরুতের পেছনে, দিস ইজ দ্য রিজনিং। এমন নয় যে জ্ঞান রূপ কোনো অগ্নি আপনার প্রারব্ধকে গিয়ে জ্বালিয়ে দিয়েছে। তখন কি করে হয় ওটা, যে যখন নিশ্চয় দৃঢ় হয়ে যায় যে ব্যাস দীর্ঘকালে তো শরীর বলে কোনো বস্তুই নেই, তাহলে শরীরের থেকে কর্ম, কর্ম থেকে প্রারব্ধ, প্রারব্ধ থেকে আবার শরীর, এটা কোত্থেকে হবে, এই ভাব যখন নিশ্চয় হয়ে যায়, তখন ওই সমস্ত সঞ্চিত কর্ম জ্বলে যায়, সমস্ত সঞ্চিত কর্ম জ্বলে যায়। কিন্তু প্রারব্ধ এই জন্য দেখতে পাওয়া যায় শরীর, জীবনমুক্ত পুরুষের শরীর থাকে বলে সেটাকে মান্যতা দিয়ে বলা হয়েছে, কিন্তু তার দৃষ্টিতে নেই, জ্ঞানীর দৃষ্টিতে কোনো জ্ঞানীও নেই, প্রারব্ধ তো দূরের কথা, জ্ঞানীর দৃষ্টিতে কেবলমাত্র জ্ঞানী জ্ঞান আছে, শুদ্ধ চেতন অসংখ্য ব্যাপক তত্ত্ব সেটাই খালি বিদ্যমান, এছাড়া আর কিছু নেই। যখন জ্ঞানী বলেই কিছু নেই, জ্ঞানী মানে জ্ঞান যে শরীরের প্রাপ্ত হয়েছে, লোকে যাকে জ্ঞানী বলে তার সঙ্গে তার প্রারব্ধের প্রশ্ন উঠতে পারে, জ্ঞানীর দৃষ্টিতে সেটাও নেই। সেই জন্য এখানে বলছেন তত্ত্ব জন্মান্তর অভাবাত পুংস নৈব অস্তি কষ্কর হিচির, কোনো অবস্থাতেই কোনো সময়তেই এই প্রারব্ধ নামক কোনো বস্তু বা কর্ম তার পুরুষের সঙ্গে তার কোন সম্বন্ধ, মানে পূর্ণত্ব পুরুষ জন্মান্তরের যে প্রারব্ধ কর্ম বলে কথিত, কিন্তু সেটা জ্ঞানী পুরুষ যখন জ্ঞানের জ্ঞানের ফলে যখন তিনি জেনে নেন যে আমার কখনো জন্মই হয়নি, মৃত্যুই হয়নি, আমার কোনো কর্মও নেই, তখন তার প্রারব্ধও চলে যায়, ক্রিয়মান কর্মও চলে যায়, মানে সঞ্চিত কর্মও চলে, সবই চলে যায়। কিন্তু যেহেতু জ্ঞানীর শরীরকে কিছুদিন দেখা যায়, অন্য লোক অন্য লোকে দেখে তার শরীর দিয়ে কিছু ব্যবহার হয়, কারণ না হলে জ্ঞানের পরম্পরাই বন্ধ হয়ে যেত, এই জন্য তো ভগবান এটাকে বাঁচিয়ে রেখেছেন। তাই জন্য মান শাস্ত্র মান্যতা দিয়েছে, ঠিক আছে এনারও কিছু প্রারব্ধ আছে, যতদিন প্রারব্ধ আছে ততদিন জীবন মুক্ত অবস্থায় সেইটুকু কাজ করে তারপরে তিনি শরীর থেকে শরীর তার পুরো হয়ে যায়। এটা হচ্ছে প্রারব্ধের মুখ্য, মানে হায়েস্ট হচ্ছে প্রারব্ধ নামক কোনো বস্তু নেই, কিন্তু সেটা জ্ঞানের পরে। কিন্তু তার আগে যদি আমি প্রথম থেকেই কর্ম বা কর্মের কোনো জায়গায় নেই যদি এই মান্যতা দিই, তাহলে অজ্ঞান দশায় অন্তঃকরণ শুদ্ধই হবে না কখনো। সেই জন্য অজ্ঞান দশায় এটার মান্যতা দিয়ে তৃতীয় কর্মকে নিষ্কাম ভাবে করলে অন্তঃকরণ শুদ্ধ, অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক জাগে, বিবেক থেকে বৈরাগ্য আসে, বৈরাগ্য থেকে উপরতি তিতিক্ষা আসে এবং তার থেকে মুমুক্ষু জাগ হয়। এটা মান্যতা দিয়ে তবে যাকে এখানে পৌঁছেছে, কিন্তু জ্ঞান হবার পরে তারপরে এগুলো কোনো মান্যতা নেই, তখন বেড়া যে এসবই আমি, মানে যেখানে সাঁতার দেওয়ার জায়গা নেই সেখানে বিনা জলেই সাঁতার কেটেছি, আত্মার মধ্যে তো জন্ম নেই, মৃত্যু নেই, কর্ম নেই, কিছু কর্মের বিভাগও নেই, কিন্তু আমি যেন অনেক চেষ্টা করে সাধন করে তবে মুক্ত হয়েছি, এরকম মানে আমি নিত্য মুক্ত বস্তু। এই জন্য মায়া ক্লেপ্ত বন্ধ মোক্ষ নাস্তা স্বাত্মানি প্রত্যাত, বস্তু তো আত্মার মধ্যে কোনো বন্ধ মোক্ষ নেই, যথা রজ্জু বিনিষ্ক্রায়াম সর্পাভাষে বিনিয়োগ, যেরকম রজ্জু সর্প রজ্জুকে জেনে নিলে তখন আর তার প্রতি সর্প কখনো দেখাই যায় না, সেই রকমই অধিষ্ঠান তত্ত্বকে জানার আগে এগুলো শাস্ত্রীয় নত পুরো শাস্ত্র যা শাস্ত্র যে ব্যবহার বা বিচার গুরু শিষ্য উপদেশ এসব অনর্থক হয়ে যাবে, নিশ্চিত অনর্থক, কখন জ্ঞান হওয়ার পরে, কিন্তু জ্ঞানের আগে অব্দি এগুলোর উপযোগিতা আছে, এগুলোর উপযোগিতা আছে, এটা এইভাবে ব্রহ্মসূত্র নির্ণয় করিয়ে দেখিয়েছেন, এটাকে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন আমাদের ভগবান শঙ্করাচার্য, যে স্বপ্ন দেহ যথাধ্যস্ত তথৈব অয়ম হি দেহ কা অধ্যস্তস্য কুতো জন্ম জন্মাভাবে হি তৎকুত, স্বপ্ন দেহ যথাধ্যস্ত তথৈব অয়ম হি দেহ কা অধ্যস্তস্য কুতো জন্ম জন্মাভাবে হি তৎকুত, স্বপ্ন দেহ যথাধ্যস্ত তথৈব অয়ম হি দেহ কা অধ্যস্তস্য কুতো জন্ম জন্মাভাবে হি তৎকুতঃ। যেমন স্বপ্ন দেহ আমরা কল্পনা করি, অধ্যস্ত মানে স্বপ্ন দ্রষ্টার উপরে স্বপ্ন দেহ অধ্যস্ত, যেটা তো সবাই জানি এবং গুছিয়ে বুঝতেও পারি এবং উঠে সেখানে মিথ্যাত্ব নিশ্চয় হয়ে যায়, যার ফলে স্বপ্নের বিষয়ের কোনো চিন্তাও হয় না, যে আমাকে এটা কেউ বলেছিল বা স্বপ্নে বা এটা কেউ দিয়েছিল, এসব কোনো চিন্তাই মনের মধ্যে আসে না, মনে আপনি আপনি শান্ত থাকে। এরকম স্বপ্ন দেহ যেরকম অধ্যস্ত সেই রকমই এই জ্ঞানী জেনে নেয় যে আমার এই শরীরটা বর্তমান জ্ঞানের পরে বর্তমান শরীরটা এটা একটা আধ্যাত্মিক বস্তু, অধ্যাসের জন্য এটাকে প্রতীতি হচ্ছে মাত্র দেহ। যখন অধ্যাস করেছি তখন এর জন্মই বা কোথা থেকে হবে? অধ্যস্ত অধ্যস্ত সাপের কোনো জন্ম হয় না, অধ্যস্ত যে শুক্তিকার উপরে রজত সেই রজতের কোনো জন্ম নেই, অধ্যস্ত যে বালির উপরে জল সে কখনো ওখানে কেউ কোনো ওখানে জলাশয় উৎপন্ন করেনি। জ্ঞানের পরে স্থিতি মানে স্বপ্নের থেকে জাগার পরে, যতক্ষণ স্বপ্ন দেখবো ততক্ষণ স্বপ্ন সত্য এবং স্বপ্নের বস্তু দিয়ে আমরা সুখ দুঃখ অনুভব করি, কিন্তু যখন স্বপ্ন দেহ আমরা স্বপ্ন থেকে জেগে যাব, মানে বেদান্ত বাক্য শুনতে শুনতে শুনতে শুনতে বেদান্ত ডিন্ডি উদ্ঘোষ শুনতে শুনতে মায়া নিদ্রার থেকে যখন জাগতে পারবো, তখন দেখা যাবে যে না শরীর আছে, না শরীরের প্রারব্ধ আছে, না বন্ধ আছে, না মুক্তি আছে, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। কিন্তু যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত সব রকমের প্রয়াস হতে থাকবে এবং বন্ধন মুক্তির জন্য চেষ্টাও হতে থাকবে, কিন্তু জানার পরে বোঝা যাবে যে এটা এগুলো সবই ওই জল ছাড়াই আমার সাঁতার দেওয়া আর কি, এরকম ব্যাপারটা। কিন্তু এটা না করলেও হবে না, নয়তো লোকে শাস্ত্র পড়বে কেন, শাস্ত্রের উপরে বলবে কেন, এত বড় ভগবদ গীতা অবদূত গীতা অষ্টবাক্র গীতা এগুলোর উপযোগিতা কি? মান্ডুক্য কারিকাকারদের যখন মান বলছে আপনার সৃষ্টি হয়নি, সৃষ্টি যখন হয়নি তা আপনি নিশ্চয় তাহলে আপনি মান্ডুক্য কারিকাকার জন্য লিখছেন, কার জন্য লিখছেন? সৃষ্টি তো নেই, কিন্তু জ্ঞানে হচ্ছে যে অত কারুণ্য উদ্ধার অমৃতমিদম মমরে দুর্লভম ভূত হেতু, এই যে জীবকে অনবরত জন্ম মৃত্যুর চক্রতে তিনি দেখতে পাচ্ছেন, এমন নয় যে উৎপন্ন হয়নি মানে জ্ঞানের পরে তিনি বুঝতে পারছেন যে আমার শরীর উৎপত্তি, কিন্তু সামনে সৃষ্টিতে জীব যে হয় জন্ম মৃত্যু চক্র নিজেকে দুঃখী ভেবে অনবরত জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াচ্ছে, তার কি করে উদ্ধার হয়? তার মানে সৃষ্টি পারমার্থিক জ্ঞানের পরে নেই, কিন্তু অজ্ঞান অবস্থায় সৃষ্টি অধ্যারোপ আছে, অধ্যারোপ থাকার জন্য সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টাও আছে। এরকমই সমস্ত জ্ঞানের দৃষ্টিতে যদি একমাত্র আত্মা ছাড়া কিছু নেই, তাহলে ভগবান শঙ্করাচার্য কার জন্য এত কমেন্ট্রি লিখল, কাদের জন্য লিখেছে? তার মানে যে সৃষ্টি যে না পারমার্থিক না থাকলেও ব্যবহারিক অজ্ঞান দশা সৃষ্টি কর্ম শাস্ত্রীয় মর্যাদা রাখতে হবে না, বেদের মর্যাদা তো রাখতে হবে, বেদই তো আমাকে শেখাচ্ছে যে দেখো এইটা এরম ভাবে চললে তুমি কর্মের পরের দিকে যাবে, এরম ভাবে চললে ওই কর্মই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। একই কর্ম একই রকম ব্যক্তি করছে, কিন্তু শুধুমাত্র ভাবনার ভিন্নতার জন্য কেউ কর্ম দ্বারা বন্ধনে আসে, কেউ কর্ম করে মুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে মানে বেদান্তের সুন্দরতা, মানে অভিপ্রায় হচ্ছে আমার বলা যে নিজের ভাবনা গুলোকে নিজের বিচার গুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে বদলাতে হবে, নিজের বিচার গুলোকে বদলাতে পারলে ভগবৎমুখী মন হলে তখন ধীরে ধীরে পরম সত্য বস্তুকে অনুভব করে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, আজকে তোমার ক্লাস আছে এখানে, আজকে এখানেই রাখবো। একটু যারা বিবেক চূড়ামণি পড়েছেন তারা একটু বিবেক চূড়ামণি শেষের দিকের স্থিতিগুলো শ্লোকগুলোকে একবার দেখবেন, তাহলে এগুলো ওখানেও ভগবান শঙ্করাচার্য যে জ্ঞানের পরে আর প্রারব্ধ বলে কিছু নেই, কিন্তু জ্ঞানের আগে অজ্ঞান অবস্থায় শাস্ত্র জ্ঞান শিষ্য গুরু এগুলোর মান্যতা অজ্ঞান অবস্থায় আছে, নয়তো তিনি বিবেক চূড়ামণি লিখবেন কেন? শিষ্য গুরুর কাছে গিয়ে প্রার্থনা করছে, বেদান্ত কয়বার এই শঙ্কা উঠিয়েছে ভাষ্যকার, তোমরা যদি একাই একাত্মাই কিছু আছে তাহলে আর তোমার এখানে তোমার নিজের পরম্পরায় তুমি নাশ করে দিচ্ছ, গুরু শিষ্য শাস্ত্র তারপরে তার উপদেশ এগুলো কোথায় থাকবে? কিন্তু এই দশ শ্লোকেতে উনি একটা শ্লোক লিখেছেন, না শাস্ত্র না শাস্ত্র না শিষ্য না শিক্ষা না চত্তম না বাহম না বায়ম প্রপঞ্চ স্বরূপাবোধে বিকল্পাসহিষ্ণু তদেকো বশিষ্ঠ শিব কেবলোহম। যখন স্বরূপের অববোধ হয়ে যাবে তখন তখন শাস্ত্র নেই, শাস্ত্র নেই, শিষ্য নেই, শিক্ষা নেই, না তুমি আছি না আমি আছো, ব্যাস এক শুদ্ধ চেতন বলে বিদ্যমান আছে। এই জন্য যে তখন আর কোনো বিকল্প হয় না, স্বরূপ বিকল্প সৃষ্টি তাদের এই সেই যে বিকল্প রহিত পূর্ণ ব্যাপক তত্ত্ব সেটাই আমার তাদের অবশিষ্ট শিবকেই বলো, বস যে বিশেষ শুদ্ধ ব্যাপক চেতন অধিষ্ঠান রূপে বিদ্যমান সেটাই সেই শিবময় কল্যাণ তত্ত্বই আমার পারমার্থিক স্বরূপ। আজকে এখানেই রাখছি। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ।